أقيم الجمعة إمامي أدوى أقال الجمعة أقال الجمعة Yeah, both of you share over. But they just move over. I want it. আগে অনেক নবী দুনিয়াতে আসছেন, বিভিন্ন এলাকা, বিভিন্ন বংশ, বিভিন্ন গোত্র, বিভিন্ন দেশের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষদের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই রকম ভাবে বিশেষ কোন এলাকা, বিশেষ কোন শ্রেণী বা বিশেষ কোন বংশ বা বিশেষ কোন সংখ্যার জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানান নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জামানা এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নবী বানিয়েছেন। বলেন যে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জিম্মাই আল্লাহ তাআলা এই দাওয়াতের মেহনতের জিম্মাদারি দিচ্ছেন, আর এই উম্মত উম্মত হিসেবে এই দাওয়াতের মেহনতকে আদায় করবে। বলেন যে সমস্ত নবীদের দাওয়াত যেটা ছিল এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও দাওয়াত ছিল যে ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে বলেন যে হে নবী আপনাকে বলে দেন যে এটি হলো আমার রাস্তা, এটি হলো আমার কাম, অর্থাৎ মানুষ পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়া, দাওয়াতের মেহনত করা, এটা আমার কাম। এটা আপনি বলেন, আর বলেন যে আমারও কাম এটা আর আমার অনুসারী যারা হবে তাদেরও কাম দিত। তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা তো এইভাবে এই জন্য এই উম্মতকে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নির্ধারণ করতেন, নির্বাচন করতেন, কিন্তু আমরা আমাদের কম কিসমতের কারণে দুর্ভাগ্যবশত আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে যে জিম্মাদারি আমাদের উপর আসছিল এই জিম্মাদারির উপলব্ধি আমাদের মধ্যে নাই। এটার জন্য আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশার মধ্যে মশগুল হয়ে গেছি, আর এটা যে আমাদের অন্যায় হয়েছে, এটা যে আমাদের ভুল হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা কামের জন্য দুনিয়াতে পাঠাইলেন আর আমরা এটা করলাম না, এই ভুলের উপলব্ধিটা পর্যন্ত আমাদের থেকে শেষ হয়ে গেছে। এজন্যই আমরা সবাই আল্লাহ তাআলার কাছে মাফ চাই, নিজের জন্য মাফ চাই এবং সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, যে আল্লাহ আমাদের ইস্তেগফার করি এই কথার উপরে যে আল্লাহ আমাদের থেকে বড় ভুল হয়ে গেছে, যে কামের জন্য তুমি আমাদেরকে আখিরে নবীর উম্মতের মধ্যে উম্মতের অন্তর্ভুক্ত করছিলে, ওই কাম থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, যেহেতু ভুলটা নিজের, এই জন্য নিজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাওয়া এবং সমস্ত উম্মতই এই ভুলের মধ্যে রয়েছে কারণে সমস্ত উম্মতের পক্ষ থেকেও আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। বলেন যে আল্লাহ তাআলার একটা নিয়ম, আল্লাহ তাআলার ওয়াদা, যে বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে কোন রকমের আযাব দিবেন না। এই জন্য আল্লাহ তাআলার আযাবের থেকে এই বড় গুনাহ, এই গুনাহ থেকে বাঁচার গুনার কারণে যে আল্লাহ তাআলা আযাব আমাদের আসার উপযুক্ত হয়ে গেছি আমরা, এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেন। তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, এই কালিমার দাওয়াত অর্থাৎ ইমানের দাওয়াত আর ইসলামের দাওয়াত, এটা তো বড় সহজ জিনিস, কারণ যে কোনো মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা প্রথম সাথে সাথে তার সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা তাকে নূর দান করেন। আল্লাহ তাআলা তাকে নূর দান করেন, যেই নূরে তাকে রাহবারি করে, যেই নূরে তাকে পথ দেখায় যে তার এখন করণীয়টা কি, এই জিনিসটা তার সামনে কষ্ট করে তুলে। বলেন যে এই কালিমার পড়ার পরে যেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে পরিলক্ষিত হইত, যে যেই কালিমা পড়ত সেই নিজে বুঝতে পারত যে এখন থেকে আমার জিন্দগি আমার মন মতো আর চলবে না, আমার জিন্দগিতে এখন দুইটিই মাত্র কাম, একটা হলো যে আল্লাহ তাআলাকে যে রব বলে স্বীকার করলাম, এখন আল্লাহ তাআলাকে আমি মানতে থাকবো, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে থাকবো। কিভাবে পুরা করবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরা করবো, এটা তারা কালিমা বলার সাথে সাথেই এই ভুল তাদের মধ্যে এসে যেত। আর দ্বিতীয় জিনিস হলো যে এখন থেকে আমার কাম হলো এই কালিমার দাওয়াতকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষের কাছে কাছে যে এই কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে দিনের দিকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করা, যারা দিনের মধ্যে আসার পরেও বিভিন্ন রকমের ভুল ত্রুটির মধ্যে রয়ে গেছে, তাদের এই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে দাওয়াতের কামের মধ্যে তাদেরকে লাগানোর জন্য চেষ্টা করা। বলেন যে এই কাম যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলার নুসরত তাদের সাথে থাকবে, আল্লাহ তাআলার মদত তাদের সাথে থাকবে। যেমনি ভাবে সমস্ত নবীদের সাথেই আল্লাহ তাআলার নুসরত আর মদত থাকত, অনুরূপ ভাবে এই লোকটার সাথেও আল্লাহ তাআলার নুসরত এবং আল্লাহ তাআলার মদত থাকবে যে দাওয়াতের কামকে করবে। এই জন্য মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, বলেন যে আমাদের জন্য জরুরি হল যে আমাদের অন্তরে এই কথাটাকে বসায় নেওয়া, যেমনি ভাবে আমরা আল্লাহ তাআলার বান্দা, এমনি ভাবে আমরা আখেরি নবীর উম্মত, আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সকলের জিম্মাই হইল নবীর থেকে দেওয়া, নবীর প্রদত্ত এই মেহনত যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, এবং আল্লাহ তাআলা যেটা বলছেন নবীকে বলতে বলছেন যে আমারও কাম এটা, আর আমাকে যারা মানবে আমার অনুসারী যারা তাদের কাম এটা, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, আর এটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কারণ ওই কথাটা একবার আগেও বলছিলেন উনি, যে সেটা হল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী, কোন মানুষ দুনিয়াতে আর নবী হবে না, অথচ এই দাওয়াতের কামকে যে কারণেই আল্লাহ তাআলা এই দাওয়াতের কামকে এই উম্মতের জিম্মায় দিতেন। اب یہ ہے سارے عالم کے انسانوں پر آگے اس کی جو یہ خبر مل جانا یہ دعوی ہے কল্পনাও করতে পারিনি ওই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই সবকিছুই নির্ভর করতেছে, এই সবকিছুই অপেক্ষা করতেছে আপনার আমার কালিমা পড়ার পরে আমলের উপরে, যে কালিমা পড়ার পরে আপনার আমি কি আমলটা করি। যদি কালিমা পড়ার পরে যে আমল করা দরকার ওই আমল আমরা করি, যে আমল আমাদের জিম্মায় আসছে আমল আমরা যদি করি, সবকিছু আল্লাহ তাআলা করে দেবেন, আপন কুদরতে তারাই আল্লাহ তাআলা করে দেবেন। কারণ এই সমস্ত এই ইস্তেগফারের উপরে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে বান্দা যখন ইস্তেগফার করবে তখন আল্লাহ তাআলা বান্দাকে কি কি দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে ইস্তেগফারের উপরে। এই জন্য মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এখানে একটা কথা যে আল্লাহ তাআলা করে দিবেন, এই সবকিছু করে দিবেন, কিভাবে করে দিবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করার দ্বারা করে দিবেন, যে আমার জীবনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন্দ বানাইতে হবে, আমার জীবনের সকল আমল সকল কর্মকাণ্ড হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যেই আমার জীবনকে আমি সীমাবদ্ধ রাখব, এটা আমাদের দিলের মধ্যে বসাইতে হবে। এবং বারবার এমন ভাবে বলতে হবে যে আল্লাহ তাআলা আমার সবকিছু করে দিবেন। কখন করে দিবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে পাবন্দির দ্বারা আল্লাহ তাআলা করে দিবেন। এটা বলতে থাকবো, দাওয়াত দিতে থাকবো, বলতে থাকবো, বলতে বলতে যাতে দিল আমার এই কথাটাকে, আমার এই জবানের কথাটাকে গ্রহণ করে নেয় যে হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন্দির দ্বারাই আল্লাহ তাআলা আমাকে সবকিছু করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল মেরে মহতারাম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, যে মানুষদেরকে আল্লাহ তাআলামুখী করা, মানুষদেরকে কুফর থেকে শিরকের থেকে মনমতো জীবন চলার থেকে বাঁচে আল্লাহ তাআলামুখী করাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মূল অংশ, মূল অংশ। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, একদিকে যখন নাকি আমরা এরকম ভাবে মেহনত করতে থাকবো, কালিমা পড়তে থাকবো, অতীতের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকবো এবং সমস্ত উম্মতের জন্য মাপ চাইব, কিভাবে মাপ চাইব? একেবারে মা বাবার মতো শফিক হয়ে, মা বাবা যেমন সন্তানের উপর দয়া প্রবশ হয় ওই রকম দয়া নিয়ে আমি করবো, তাদের খায়ের খা হয়ে করব। যেমন মা বাবা সন্তানের জন্য খায়ের খা থাকেন, মঙ্গল চান, ভালো চান, ভালো ভবিষ্যতের আশা করেন, মা বাপ চান, কামনা করেন, ওই রকম ভাবে খায়ের খাই অন্তর নিয়ে, যে অন্তরের মধ্যে খায়ের খাই থাকবে, সফকার থাকবে, দয়া থাকবে সারা উম্মতের জন্য। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতের ওই সমস্ত নবীদের মতো নন, যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কোন এলাকা, বংশ, গোষ্ঠী, সংখ্যা, শহর, দেশ এর জন্য পাঠাইছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম খনিকের বা নির্দিষ্ট এলাকার নবুয়তির দায়িত্ব নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলমের ইনসানিয়তের নবী, কিয়ামত পর্যন্ত আলোওয়ালা মানুষের নবী। তো আমাদের ওই নিয়তের মধ্যে ওইটা থাকতে হবে এবং নিজে নিজেকে বলতে হবে যে ইদানি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমাদের নবী যেমনিভাবে কোন গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, সুতরাং আমিও কোন গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না, কোনোভাবেই যেন আমি আমাকে সীমাবদ্ধ মনে না করি, বিশেষ করে দেশের মনে না করি, বাংলাদেশের মনে না করি, কেউ আমাকে অন্য কেউ কেউ অন্যান্য দেশের মনে না করি, বরং আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সারা আলমের জন্য নবী, সুতরাং আমার মেহনতের দায়িত্ব হল সারা আলম, সারা আলমই আমার মেহনতের জিম্মায়, সারা আলমকে সামনে নিয়ে আমাকে মেহনত করতে হবে, আল্লাহ তাআলাকে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি সারা আলমের ইনসানিয়তের জন্য হেদায়তের ফয়সালা করে দাও, আল্লাহ সারা আলমের মানুষের দিলের মধ্যে এই কালিমার হাকিকতকে ভরে দাও, সারা আলমের মানুষদেরকে তুমি মাফ করে দাও, বিশেষ করে ওই তবকা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়ার পরেও তারা নবীর দামকে নিজের দাম এখনো বানাইতে পারে নাই, তাদেরকে তুমি মাফ করে দাও। মেরে মুখতার আন্দাজার বুজুর্গ যখন নাকি আমি এইভাবে দোয়া করতে থাকবো আল্লাহ তালার কাছে, তখন আল্লাহ তালা আমার সামনে রাস্তা খুলবেন, আল্লাহ তালা আমাকে রাহবারি করবেন, আল্লাহ তালার এবাদতের জজবা, আল্লাহ তালার এবাদতের জজবা আমার দিলের মধ্যে দিন দিন বাড়তে থাকবে, আল্লাহ তালার নৈকত্য অর্জন হতে থাকবে, আল্লাহ তালার এবাদতের জজবা বাড়তে থাকবে, আর একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে কামিয়াবি সফলতা এই দাওয়াত দেওয়ার দ্বারা ওই এবাদতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার আগ্রহ দিলের মধ্যে পয়দা হতে থাকবে। বান্দা যখন নাকি আল্লাহ তাআলার হুকুমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ব্যক্তিগতভাবে নিজে আদায় করতে থাকে এবং সমস্ত মানুষের প্রতি খায়ের খা হয়ে তাদের প্রতি সফিক হয়ে তাদেরকে এই দিনের দিকে ডাকতে থাকে, দাওয়াত দিতে থাকে, এই কালিমার দাওয়াত দিতে থাকে। কালিমা মানে কালিমা মাতা মানি হইল যে ইসলাম, ইসলামী কালিমা, ইমানি কালিমার দিকে দাওয়াত দিতে থাকে। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার মহাশক্তি মহা কুদরত ওই বান্দার সাথে হয়ে যায়। হ্যাঁ, দুনিয়ার যত বড় তাকতই হোক না কেন, দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার শক্তির মোকাবেলা কেউ করতে পারে না। এই জন্যই তার মোকাবেলা কেউ করতে পারবে না, কারণ হলো যে কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ তাআলার হেফাজতের সীমানার মধ্যে এসে গেল, তাকে হেফাজত করে আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যায়। যদি এই কালিমার হাকিকতকে উপলব্ধি করে প্রকৃতপক্ষে যেভাবে পড়া দরকার এইভাবে তার জীবনের থেকে পড়া হয়ে যায়, তার জবান থেকে পড়া হয়ে যায়, তার অন্তরের মধ্যে এই কালিমার হাকিকত বসে যায়, তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা হেফাজতের জিম্মার মধ্যে সে চলে গেল। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা কেন যায় বলে যে যেই কালিমা পড়ে তার উপরে নবীর আখিরি নবীর যে জিম্মাদারি, ওই জিম্মাদারি তার উপরে এসে যায়। আর যখন নাকি জিম্মাদারি জিম্মাদারি আসে তখন আল্লাহ তাআলা তার হেফাজতের জিম্মাদারি নিয়ে নেন, নবীদের পুরো জিম্মাদারি দিচ্ছেন আল্লাহ তাআলা, তাদের হেফাজতের জিম্মাদারিও নিচ্ছেন, তাদেরকে নুসরত করার জিম্মাদারিও নিচ্ছেন, তাকে মদত করার জিম্মাদারিও নিচ্ছেন। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা যখন ওই কালিমা পড়ব তখন আমার উপরে আখিরি নবীর কাম যেটা ওই জিম্মাদারি আসলো, জিম্মাদারি আসলো কারণে আমার হেফাজতের জিম্মাদারিও আল্লাহ তাআলার উপরে হয়ে গেল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এইভাবে যখন নাকি আমার অতীতের ভুলের কারণে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো এবং উম্মতের উপরে শফিক হয়ে খায়ের খা হয়ে উম্মতের জন্য মাফ চাইতে থাকবো, উম্মতের জন্য যখন আমি মাফ চাইতে থাকবো, তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তখন আমার এই ইস্তেগফারের আসরাত প্রভাব, আমার এই মেহনতের প্রভাব, আমার এই ইবাদতের প্রভাব আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ছড়ায় দিবেন, সারা দুনিয়াতে আল্লাহ তাআলার আসরকে ছড়ায় দিবেন এবং আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা নিঃশ্বাস আলমের জন্য রহমতের জরিয়া হবে, আমার দোয়া আলমের জন্য রহমতের জরিয়া হবে, আমার দোয়া সারা মানুষের হেদায়তের জরিয়া হবে। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ বলে যে এই জন্য খুব হেদায়তের দোয়াও চাইবো আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তুমি উম্মতকে হেদায়ত দিয়ে দাও। তখনই আমি মনের থেকে চাইতে পারবো যখন আমি নিজেকে উম্মতের অন্তর্ভুক্ত মনে করব, কোন দেশের গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ না করব, তখনই আমি উম্মতের অন্তর্ভুক্ত হইলাম। আর আমি যদি কোন দেশের মধ্যে নিজেকে সীমাবদ্ধ মনে করি, কোন অঞ্চল কোন এলাকা কোন গাঁও কোন পরিবারের মধ্যে সীমাবদ্ধ মনে করি, তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাকসাদ সারা দুনিয়ার মানুষকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বানানো হয়েছে ওর থেকে আমি নিজেকে বের করে দিলাম, পৃথক করে ফেললাম। যখন আমি নিজেকে পৃথক করে ফেললাম তখন আমার দোয়ার আসরটা সারা দুনিয়াতে মনে হয় সারা দুনিয়া পর্যন্ত পৌঁছবে না, সমস্ত মানুষের পর্যন্ত আমার মানুষের জন্য আমার দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি এই কথাটা নিজেকে বুঝাই বলতে থাকি, এই কথাটাই দাওয়াত দিতে থাকি যে আমাদের নবী সারা দুনিয়ার মানুষের জন্য নবী ছিলেন, কেমত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী ছিলেন, আর আমিও আমাদের নবীর উম্মত, আর এক একজন উম্মতের উপরে এই দায়িত্ব জিম্মাদারি আমাদের নবী রেখে গেছেন। এই যে এটা মনে করে আমি যখন এই কামগুলো করতে থাকবো, নিজের জন্য মাপ চাইব আর উম্মতের জন্য মাপ চাইব, দাওয়াত দিতে থাকবো সারা দুনিয়াকে সামনে রেখে দাওয়াত দিতে থাকবো, তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আর আল্লাহ তাআলার হুকুমগুলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরো করতে থাকবো এবং এইটার মধ্যেই কামিয়াবির ইয়াকিন করবো। আমার নজর দৃষ্টি যেন অন্যদিকে না যায়, অন্যদিকে না যায়, শুধুমাত্র এরই মধ্যে সীমাবদ্ধ থাকে যে কামিয়াবি আল্লাহ তাআলা এই কালিমার মধ্যে রাখছেন, আর আমার কাছে কামিয়াবিটি আসবে আল্লাহ তাআলার রূপকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরা করার মাধ্যমে আসবে। এর মধ্যে যদি আমি সীমাবদ্ধ থাকি, নিজেকে সীমাবদ্ধ রাখি, তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আর এতে কি দাওয়াতের দাওয়াত দিতে থাকি সারা দুনিয়াকে সামনে নিয়ে, তো আমার প্রতিটা মুহূর্তের মেহনতের আসরকে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ছড়াই দিবেন, আমার দোয়ার দোয়াকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জরিয়ে বানায় দিবেন, আমার মেহনতকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য রহমতের জরিয়ে বানায় দিবেন, আমার দোয়াকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের হেফাজতের জরিয়ে বানায় দিবেন। বান্দা যখন ইস্তেগফার করতে থাকে, মেহনত করতে থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটার একটা সিদ্ধান্ত হয়ে যায়, দুইটার মধ্যে থেকে একটা অবশ্যই তার সিদ্ধান্ত হয়ে যায়, তত আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। আর কারো লোকের যদি হেদায়েত না থেকে থাকে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে সরাই দেবেন। আপনি যে ঠাকুর জানিয়ে میرے دوست میرے دیو وہ جو کچھ بھی ہے ওরা তৈরি হবে, আমাদের সকলের জিম্মায় দিয়ে দিচ্ছেন, তার জিম্মার উপরে এসে গেছে, তার জিম্মায় এসে গেছে যে সমস্ত মানুষ এই কালমা পড়নেওয়ালা কি করে হয়ে যায়, এই সমস্ত মানুষ এই কালমার উপরে কি করে উঠে, এবং সমস্ত মানুষের জিন্দগি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক কি করে চলে যাপন করে। তো মেরে মোস্তার আন্দোলন বুজুর্গ বলে যে আমাদের মধ্যে যে বাচ্চা যারা আছে তাদেরও জিম্মা এটে, তাদেরও জিম্মা এটে, কারণ এই কালিমা এমন যে কালিমা যে পড়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আর যাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য এই কথাটা যত সহজে আমরা বলতে পারতেছি আর যত সহজে আমরা শুনতে পারতেছি, আসলে জিনিসটা তার চেয়ে একটু কঠিন, এতে একটু ওজনী। এখন পর্যন্ত এটা আমাদের জবান থেকে দেমাগ পর্যন্ত যায় নাই, দেমাগ থেকে আমাদের অন্তর পর্যন্ত নামে নাই, যার কারণে আমাদের এই অবস্থা যে কালিমা পড়ার পরেও আমাদের মাথার মধ্যে বা আমাদের কখনো এটা বুঝে আসে, কখনো আমাদের এটা মনে হয় যে টাকার দ্বারা হয়, পয়সার দ্বারা হয়, মালের দ্বারা হয়, রাষ্ট্রের দ্বারা হয়, এই কথাটা আমাদের বুঝে আসে। এই জিনিসগুলোর দ্বারা আমাদের অন্তরও নাপাক হইতে থাকে, আমাদের দেমাগও নাপাক হইতে থাকে, কারণ মাখলুকের কিছু করার ক্ষমতা নাই, যা কিছু করেন আল্লাহ তাআলাই করেন। এই দাওয়াতের দ্বারা প্রতিটা মানুষের মানুষের ভিতরে এই জিনিসটাই বসানোর চেষ্টা করা মাকসাদ, যে আল্লাহ তাআলাই সব কিছু করেন এই কথাটা বসানো। এটা ছাড়া যদি কখনো আমার গোচরে হোক অথবা অগোচরে হোক, কখনো আমার ভিতরে এটা আসে যে মাখলুকের দ্বারা হয়, টাকার দ্বারা হয়, পয়সার দ্বারা হয়, তাহলে আমি আমার ভিতরকে নাপাক করে দিলাম, ভিতরকে নাপাক করে দিলাম, কালিমা পড়ার কারণে যে পবিত্রতা অর্জন হয়েছিল ওটা নাপাক হয়ে গেল, ওটা আহত হয়ে গেল। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য নিজেকে এমনভাবে এই দাওয়াতের মেহনতের মধ্যে লাগায় রাখা, এমনভাবে ব্যস্ত রাখা যে আমার সামনে যেন অন্য কিছু আসার কোনো সুযোগ না হয়, সুযোগ না থাকে। বলতে বলতে এত বলব যে আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে এটাকে বসায় দেন, আমার দিলের মধ্যে এটা বসায় দেন যে আল্লাহ তাআলাই সবকিছু করে, আল্লাহ তাআলাই সবকিছু করেন, এই কথাটা আমার দিলের মধ্যে বসায় দেন। এবং কিভাবে করুন, কখন করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপস্থিতি যখন আমার জীবনের মধ্যে আসবে তখন আল্লাহ তাআলা করবেন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা করেন সবকিছুই, আল্লাহ তাআলা করেন, এটাকে আমার দিলের মধ্যে বসানো। যখন এটা আমার দিলের মধ্যে বসবে তখন আমার জীবনের থেকে সকল ধান্দা দূর করা সহজ হবে। যতদিন পর্যন্ত আমার দিলের মধ্যে এই কথা না বসবে এতদিন পর্যন্ত সকল ধান্দা আমার জীবনের থেকে বিদায় হবে না, দূর হবে না। তখন আমি আমার পুরো জীবনকে এই দাওয়াতের মেহনতের জন্য, মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য আমি খরচ করতে পারবো না। আমি তখন আমার জান থেকেও কিছু বাঁচানোর চেষ্টা করব, মাল থেকেও কিছু বাঁচানোর চেষ্টা করব। কিন্তু মেরে মোখতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা তো এরকম সুযোগ রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি যে অবস্থায় থাকো না কেন তুমি আল্লাহর সাথে বের হয়ে পড়ো, তুমি ভারী হও, হালকা হও, অর্থাৎ সুস্থ হও, অসুস্থ হও, হার হালাতে তুমি আল্লাহর সাথে বের হয়ে পড়ো। আল্লাহ তাআলা কোন সুযোগ আমাদের জন্য রাখেন নাই, কিছু দান বাঁচানোর সুযোগ, কিছু মাল বাঁচানোর রাখেন নাই। তো মেরে মোখতারাম দোস্তর বুজুর্গ, কেন কিসের চিন্তা যে আমি জান মালকে কেন বাঁচাইতে চাইতেছি, দরকার কিসের? কারণ আমি যদি এই কামটা করি তা আল্লাহ তাআলার মদত সাহায্য পুরো কুদরত আমার সাথে হয়ে যাবে, আমার সাথে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার সবকিছুকে করে দিবেন, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত কাফের মুশরিক একদিকে, সমস্ত কাফের মুশরিকদের সকল তাকত আর ক্ষমতা আর তাদের সকল হাতিয়ার একদিকে, আর একজন মুমিনের একদিকে। ওই মুমিনের দিলের মধ্যে যে এটা থাকে যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক, আর ওই মুমিনের অন্তরের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি পূর্ণ আস্থা থাকে, আর ওই মুমিন যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর প্রতিষ্ঠিত থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কিছু আঁকড়াই ধরে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামকে নিজের কাম বানায় রাখছে, মানে মুহতারাম দস্তার বুজুর্গ ভীত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা ওই মুমিনের সাথে আছে। কিন্তু শর্ত হল মুমিনটা হইতে হবে, শর্ত হল মুসলমানটা হইতে হবে। মুমিন হইতে হইলে, মুসলমান হইতে হইলে, মেরে মুহতারাম দস্তার বুজুর্গ যেমনিভাবে কালিমাকে নিজের জবান উচ্চারণ করতে হবে, অনুরূপভাবে অন্তরের মধ্যে বসানোর জন্য চেষ্টা করতে হবে, অনুরূপভাবে সমস্ত মানুষকে, দুনিয়ার সমস্ত মানুষকে, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে এই কালিমার দিকে আকৃষ্ট করার জন্য, এই কালিমার জন্য তাদের ভিতরকে উদ্বুদ্ধ করার জন্য আমার যা যতটুকুর আছে সবকিছু নিয়ে আমাকে মেহনত করতে হবে। আর অতীতে যে ভুল ত্রুটি হয়ে গেছে ওই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, এবং করতে করতে যে ভুল হইতে থাকবে ওই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, এবং আল্লাহ তাআলার হুকুমের পাবন হইতে হবে। আল্লাহ তাআলার হুকুমের পাবন হইলে তো আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, এটি হইল ওয়াদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য হুকুম করেন, ওয়ামুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা, আপনিও তার উপরে খুশিতে থাকেন, আপনিও ওই নামাজের পাবন্দি করেন, আপনি রিজিক কামাবেন, এটা আমি চাই না। লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকু, রিজিক তো আমি দেব। তো মেরে মুহতারাম দোস্তের বুজুর্গ, আমাদের জরুরতের হাজত পুরা হওয়াটা এটা আল্লাহ তাআলা দুনিয়াবি দুনিয়ার মানুষের বানানো কোন মেহনতের মধ্যে সাথে সম্পৃক্ত রাখেন নাই, বরং একে তো সম্পৃক্ত করছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে। বলেন যে এইভাবে শুধু একতরফা ভাবে এরকম মেহনত করতে থাকা, তার দ্বারাও এই উদ্দেশ্যটা, এই মাকসাদটা হাসিল হবে না, অনেক দূরে থেকে যাবে। এটার জন্য দৈনিক পাঁচবার আমি আল্লাহ তাআলার কুদরতের কথা চিন্তা করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, একেবারে এই দুনিয়ার সৃষ্টির শুরু থেকে, দুনিয়ার বানানোর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত চিন্তা করি, আমি নিজে নিজে যে চিন্তা করি, নিজে নিজেকে বলি যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, যা কিছু আছে মাখলুক সবকিছুর চেয়েই বড় আল্লাহ তাআলা, সবচেয়ে বড় আল্লাহ এই জমিনকে বানাইছে। এক জমানাতে মাটি নামক কোন জিনিস ছিল না, পানি আর পানি ছিল, ওই পানির মধ্যে থেকে আল্লাহ তাআলার কুদরত দিয়ে একটা বুদবুদ পানির মধ্যে থেকে উঠাইলেন, বুদবুদ উঠল, তার সাথে মাটির কণা উঠল, ওই মাটির কণা ভাসতে লাগলো, ছড়াইতে লাগলো চতুর্দিকে, ওই ঘোলা পানি ছড়াইতে লাগলো, যেখানে যেখান দিয়ে ছড়াইলো ওইখানের মধ্যে জমিন হয়ে গেল, স্থল ভাগ হয়ে গেল, আর যেখানে মাঝে মাঝে বাদ পড়লো ওইখানে জলভাগ হয়ে গেল। আল্লাহ তাআলা আপন কুদরতে তারাই করলেন। আমরা ভরত করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি বা যে ব্যবস্থাগুলো গ্রহণ করি তার একটা আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, আপন কুদরত দিয়ে বুদবুদ উঠাইলেন, ওইটাকে চতুর্দিকে ছড়াইলেন আল্লাহ তাআলা, জমিন সৃষ্টি হয়ে গেল। জমিন জমিনের স্থিরতার স্থিরতার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করলেন, জমিনকে আল্লাহ তাআলা গাছ, আল্লাহু আকবার, পাহাড়কে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যিনি, আল্লাহ তাআলা ওই শক্তি, আল্লাহ তাআলা ওই কুদরতওয়ালা, ওই জাত আর ওই সত্তা যিনি গাছপালা সৃষ্টি করলেন এবং কুদরতের দ্বারাই কোন মখলুকের সাহায্য ব্যতীত রেখেই এক এক করতে করতে আল্লাহ তাআলা সমস্ত মখলুকের সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করতেন এবং জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলাই লালন পালন করতেছেন। কিভাবে লালন পালন করতেছেন? যেমনিভাবে আবার কুদরতের দ্বারা সৃষ্টি করতেন, অনুরূপভাবে আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই জিবরিলকে পালতেছেন, সমস্ত মখলুক আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা পালতেছেন। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার এই কুদরতগুলা যেগুলো চিন্তা করার মধ্যে কোন সমস্যার সম্মুখীন হইতে হবে না, আসমান আল্লাহ তাআলা বানাইছেন এটা চিন্তা করার মধ্যে কোন সমস্যার সম্মুখীন হবে না বান্দা, কারণ আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমিও বানানের মধ্যে শরীর ছিলাম অথবা আমি আসমানকে বানাইছি, এরকম কেউ বলতে পারে নাই। জমিন আল্লাহ তাআলা বানাইছেন, এই কথা চিন্তা করার মধ্যে কোন রকমের কোন বাধার সম্মুখীন হবে না কোনো মানুষ। কারণ আজ পর্যন্ত কেউ কথা বলে নাই যে আমি জমিনকে বানাইছি অথবা আমি বানানোর মধ্যে শরীর ছিলাম। এগুলো আল্লাহ তাআলার এমন কুদরত, এমন কুদরতের নিদর্শন যেটা মুসলমান অমুসলমান সকলেই স্বীকার করে। তো মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, এইভাবে দৈনিক আটবার আমাদেরকে আল্লাহ তাআলা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, রুজুদ ছিল না, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, এই কথা চিন্তা করা। আর এক একটা বিষয় চিন্তা করার আগে আল্লাহু আকবার, এটা যখন শেষ হয়ে গেল তখন আবার বলি যে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ তুমি এগুলো করছো। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, মানুষ জবানে যে কথা বলতে থাকে, মানুষের বলতে বলতে একটা সময় আসে মানুষের দেমাগের মধ্যে ওইটা গেছে যায়, মানুষের দেমাগ যে জিনিসটাকে ধরে ওইটা তার অন্তরের মধ্যে সে পৌঁছায় দেয়। এটা হলো লাইন, এটা হলো নিয়ম। এই জন্য দৈনিক পাঁচবার নিজে নিজে আল্লাহ তাআলার কুদরতের করা কল্পনা করি এবং আল্লাহ তাআলার কুদরতকে এইভাবে বোঝানোর জন্য, মানুষের সামনে পেশ করার জন্য চেষ্টা করি এবং মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তুমি এদের সকলের দিলকে হেদায়েতকে কবুল করার জন্য তৈরি করে দাও। মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, এটা আমাদের জিম্মা, আমাদের ঘরের বাচ্চাদেরও জিম্মা, আমাদের মা বোন যারা আছে তাদেরও জিম্মা, আমাদের মধ্যে অভাবী গরিব যারা আছে তাদেরও জিম্মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উপরই মেহনত করতেন, যেমনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর মেহনত করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমাটা গ্রহণ করতেন, ইসলামকে গ্রহণ করতেন, অনুরূপ ভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ইসলামের আর ইমানের দাওয়াত দিচ্ছেন, তার সামনে এই কালিমাকে পেশ করতেন, যেমনি ভাবে ওনাদেরকে সামনে পেশ করতেন অনুরূপ ভাবে গোলামদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ রাখেন নাই। যে গোলামদের রিয়ায়েতে দেওয়ার কি কাজ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই, বাচ্চাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কবুল করতেন। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, উম্মতের যত তবকা আছে সকল তবকাকেই আল্লাহ তাআলা এই কামের জন্য বানাইছেন এবং সকল তবকার মধ্যেই সকল তবকার সকল ফর্দের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা রাখছেন যে তারা সকলে এই কামকে করতে পারে, সকলেই এই কামকে করতে পারে। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, যারাই এই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করতেছে, যেই কালিমা পড়তেছে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগিকে পাক করে দিতেছেন, পরবর্তীকালে ইচ্ছাকৃত ভাবে যদি নিজের জীবনকে না পাক না পাক করে তাহলে তার জিন্দেগি পাকই থেকে যাবে এবং তার জিম্মা এই এই কাম এসে যাবে। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, যে হালাতেরই হোক না কেন, সুতরাং আমরা কোনো এলাকা অঞ্চল বা কোনো গোষ্ঠী বা কোনো জাতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রাখি, আমরা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারা আলমের ইনসানিয়তের জন্য নবী করে পাঠাইছিলেন, সুতরাং আমাদের জিম্মাদারিও সারা আলমের ইনসান। যখন নিজে এই প্রকৃত উপলব্ধি আমাদের মধ্যে আসবে আর এই উপলব্ধিটা আমাদের অন্তরে গ্রহণ করে নেবেন, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়ার মধ্যে আপাদা করে তাকত পাদা করে দেবেন, আমাদের দোয়া সারা আলমের মানুষের দিলের মধ্যে আসর করবে, সারা আমার আলমের দিন মানুষের দিনকে প্রভাবিত করবে, এই দিনকে কবুল করার জন্য গ্রহণ করার জন্য। আর আমাদের নজর যেন কোশ্চেন কালেও অন্য কোনো কিছু যদি না যায়, আমি করতে থাকবো আল্লাহ তাআলা দাওয়াতের কাম করতে থাকবো, দাওয়াতের কাম করতে করতে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করতে থাকবো, আর আল্লাহ তাআলার হুকুমকে পাবো হুকুমকে পুরা করার ক্ষেত্রে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন্দি থাকবো। তো মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলার তাকত আমাদের সাথে হয়ে যাবে, নবীদের সাথে ছিল আল্লাহ তাআলা আমাদের সাথেও করে দেবেন, আর আখেরি নবীর সাথে সবচেয়ে বেশি ছিল, কারণ আখেরি নবীর জিম্মাদারি এরিয়া সবচেয়ে বড় ছিল, বিশাল ছিল, সীমাহীন ছিল, সীমাহীন তাকত আর কুদরত আখেরি নবীর জন্য সাহায্যের জন্য ছিল, আল্লাহ তাআলা এরকম সীমাহীন তাকত আর কুদরত আমাদের জন্য করে দিবেন। সুতরাং দুনিয়ার কেউ যদি আমাদের কোনো ক্ষতি করতে চায় ইনশাআল্লাহ তা করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলা করার ক্ষমতা কোনো মাখলুকের নাই। মোকাবিলা Yeah.

সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, যদি আমরা এই কামকে নিজেদের কাম বানানোর নিয়ত করি তাহলে কি হবে, ওই কামকে তো তার উসুল মতো করতে হবে, নবী যেভাবে সাহাবীদেরকে দিয়ে করাইছেন ওইভাবে আমাদেরকে করতে হবে। কে বলেন আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই কামকে নিজের জিন্দগির কাম বানাবো, এইটাই করব, অন্য কিছুর সাথে না, শুধু এইটাই করব, কারণ এদের মধ্যেই আমার দুনিয়ার সামান্য জরুরত যেটা আছে সমাধান, আর আখেরাতের সমস্ত জরুরতের সমাধান যদি এটার মধ্যে থাকতে পারে তো দুনিয়ার জরুরত তো বড় সামান্য, এটা হয়ে যাবে। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, যখন থেকে আমরা এরকম বাচ্চা আমি বানাইলাম করবো বলে নিয়োগ করলাম, যেহেতু কালিমা পড়ার কারণে জিম্মাদারি আমাদের উপরে এসে গেছে, বুঝতে পারি আর না পারি আমাদের উপরে জিম্মাদারি এসে গেছে, এই জিম্মাদারি যখন পুরো করার জন্য কদম উঠাবো তো আল্লাহ তাআলা জিম্মাদারি পুরো করার যোগ্যতা আমার ভিতরে পয়দা করে দিবেন। সাহাবাদের উপরে নবী মেহনত করতেন, ওনাদের মধ্যে জিম্মাদারি উপলব্ধি পয়দা হয়েছে, তো ওনারা কি করতেন, ওরা তো ওই বছরের মধ্যে চার মাস বাইরে থাকতেন, মদিনার বাইরে যে মেহনত করতেন চার মাস, কি বলেন আমরাও নিজের এলাকার বাইরে চার মাস থেকে মেহনত করবো, তো কি বলেন ভাই, বাইরে যে চার মাসে যে মেহনতটা করতেন মদিনাতে থাকতে আট মাসও ওই কামটাই করতেন, একটা অংশ বাইরে যে করতেন আর একটা সময় ভিতরে করতেন, মদিনার ভিতরে করতেন, কিন্তু কাম কোনটা, ওইটাই একটাই করতেন। আল্লাহ তাআলা করে যে আমাদের খুরুজের জামানাতে যেহেতু এই মেহনত করার জন্য তৌফিক দিয়ে দেয়, যখন আমরা নিজেদের মাকামে থাকি তখনও যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনত করার জন্য তৌফিক দিয়ে দেয়। এরকম যদি করতে থাকি তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, আমাদের এক একজনের মেহনতকে আল্লাহ তাআলা হাজারো মানুষের জন্য হেদায়তের জরিয়া বানায় দেবেন। মাফ চাইতে থাকবো উম্মতের জন্য, যে আল্লাহ তুমি সমস্ত উম্মতকে মাফ করে দাও, সমস্ত উম্মতকে হেদায়ত দিয়ে দাও, আমি নিজের জন্য যেতে চাইতেছি, যেই জন্য আমি এই কামকে করতেছি এইটাই উম্মতের জন্য চাই, মেহনতের মাধ্যমেও চাই, দোয়ার মাধ্যমেও চাই। কি বলেন আমি আমার জন্য কি চাই, যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, আমি কি চাই আমার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে হেদায়ত দিয়ে দেন। কারণ একটু পরে উনি বলতেছিলেন যে কথাটা, সেটা হলো যে করব শুধু আল্লাহর জন্য, কিসের জন্য করব ভাই, আল্লাহর জন্য করব, মালের জন্য করব না, মুলকের জন্য করব না, কোন পোস্ট পজিশনের জন্য করব না, দুনিয়াবি কোন জিনিসের জন্য করব না, কিসের জন্য করব ভাই, শুধুমাত্র আল্লাহর জন্য করব, যে আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে কি করেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, আল্লাহ রাজি হয়ে কি করেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে দেন, আমি নিজের জন্য যে বিজনেসটি চাইব এইটাই সমস্ত উম্মতের জন্য চাইব, যে আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে মাফ করে দেন, সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। কি বলেন এইভাবে করবো তো ইনশাআল্লাহ, কি বলেন, হ্যাঁ, চার চার মাস নিজের মাকামের থেকে বাইরে দূর দূরান্ত যে মেহনত করবো, করবো তো ইনশাআল্লাহ, বাকি আট মাস ওই তরিবেই ওই কামটাই নিজের মাকামের থেকে করবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দেবেন। আমার আমাদের জন্য সামনে চলার পথ সহজ হবে, আমাদের সামান তৈরি হবে, এরপরে আমাদের সামনে সবসময় একটা জিনিস থাকতে হবে, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, অন্য কিছু না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা কি আমলের মাধ্যমে রাত্রি যাপন করতেন, ওইগুলা তালাশ করে করে আমাদের কাছে জিজ্ঞেস করে করে আমি রাত্রিবেলাতে ওই আমলগুলা করে কি আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় করতেন, ওইগুলা তালাশ করে করে আমাদের কাছে জিজ্ঞেস করে করে দিনের বেলা ওই আমলগুলাকে পুরা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন আমল রাত্রে পুরা করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বেলার আমল দিনে পুরা করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে কি আমল হয়েছে আমাদের মসজিদের মসজিদকে ওই আমলের দ্বারা জিন্দা করব, আমলের দ্বারা আবাদ করব, ওই আমলের দ্বারা আবাদ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সাহাবাদেরকে নিয়ে দিনের বেলা কি আমল করতেন, মসজিদে কি হইত, দাওয়াতের মেহনত হইত, তালিম হইত, জিকিরের আমলও তারা করে নিতেন, ইবাদতের মধ্যেও তারা মজবুত থাকতেন, আর এটাকে করার জন্য সকলে মিলেই চিন্তা করতেন যে পরিপূর্ণভাবে এটাকে কি করে হয়, বাকি যে যুগ হয়ে গেলে এটাকে কি করে পুরা করা যায়, আমাদের সকল মসজিদগুলোকে এইভাবে আবাদ করব, আমাদের ঘর ঘরের মধ্যে এই আমলের দ্বারা আবাদ করব, ঘরকে আবাদ করব, আমলের দ্বারা আবাদ করব। তো মেরে মোহতারাম দোস্তান বুজুর্গ, যখন নাকি আমার জীবনের দিনের আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বেলার আমলের সাথে মিলবে, রাত্রিবেলার রাত্রিকালীন আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন আমলের সাথে মিলবে, মসজিদে যে আমল নবীজি করতেন ওই আমলের সাথে আমার জিন্দগির আমল মিলবে, তো মেরে মোহতারাম দোস্তান বুজুর্গ আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে দোযখের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, দোযখের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাকে হাজারো মানুষের হেদায়েতের জরিয়া বানাবেন, হেদায়েতের জরিয়া বানাবেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটার জন্য এই মুজাকারা, এটার জন্য এখানে আসা, এটি আমাদের চাওয়া, অন্য কোনো কিছু না, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেটা বলা হলো যে আমরা প্রতি বছর চার চার মাস যেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে প্রচলিত ছিল, এইভাবে প্রতি বছর চার চার মাস এই আমলগুলো আমরা করব। বলেন যে এই জন্য কার কার নিয়ত আছে ইনশাল্লাহ এখন থেকে প্রতি বছর চার মাস এবং এই বছরের চার মাস এখন থেকে এরকম নিয়ত কার আছে, একটু দাঁড়ায় মাশাআল্লাহ। আর ওই সামনে এক জায়গায় একজন একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা নিয়ে নেন, ওই যে লাল সুইটার ওলার পিছনে।